কোনিচিওয়া। শ্রোতা বন্ধু, কেমন আছেন সবাই? সময় হল রেডিও জাপান এনএচকে ওয়ার্ল্ড এর সহজে জাপানি ভাষা অনুষ্ঠানের। এতে আপনাদের সঙ্গে আছি আমি কামরুল ইসলাম, আর আমি শারমিন সিদ্দিক ভুঁইয়া। শ্রোতা বন্ধু, আমাদের সঙ্গে আপনারাও যোগ দিন, আমরা একসঙ্গে জাপানি ভাষা শিখব এবং জাপানি সংস্কৃতি সম্পর্কে জানব। আজ আমরা শিখব তৃতীয় পাঠ। আজকের পাঠের মূল বাক্য হচ্ছে টয়লেট ওয়া দোকো দেসু কা, টয়লেট কোথায় আছে। আমাদের এই আসরের প্রধান চরিত্র হচ্ছে থাইল্যান্ড থেকে আসা শিক্ষার্থী আন্না। আজকের পাঠে তার টিউটর সাকুরা আন্নাকে বিশ্ববিদ্যালয়ের আশেপাশে ঘুরিয়ে দেখাচ্ছে। এবার চলুন শুনে নেওয়া যাক পাঠ তিনের কথোপকথন। এই পাঠের মূল বাক্য হল তুইরে ওয়া দোকো দেসু কা, টয়লেট কোথায় আছে। ここは教室です。 わあ、広い。 あそこは図書館。 トイレはどこですか？ すぐそこです。 えばれ、そこ言葉と別かからじゃ。えかねアンナ言って。 ここは教室です。 えかねるえちクラスルーム。 ここ。 言葉とで、ボクタ、じスタネ、おばさんかれん、せいスタンけ、にっでしからはい。 わ。 ほっち。প্রসঙ্গবোধক পার্টিকেল বা টপিক মার্কার। ক্যোশিৎ হল ক্লাসরুম বা শ্রেণীকক্ষ। দেস কথাটি বিশেষ্য পদের পরে যুক্ত করে বাক্যের বিধেয় অংশ তৈরি হয়েছে। এক্ষেত্রে কিয়োচিৎসু দেস ক্লাসরুম অংশটি বিধেয়, তাই না? হ্যাঁ, তাই। এবার ক্লাসরুমের দিকে তাকিয়ে আন্না বলছে, ওয়া হিরোই, বাহ বেশ খোলামেলা। জাপানি ভাষায় ওয়া কথাটি বলা হয় যখন কেউ বিস্মিত বা উদ্বেলিত হয়। হিরোই শব্দটি একটি বিশেষণ যার অর্থ প্রশস্ত বা খোলামেলা। আচ্ছা, এই হিরোই শব্দটির বিপরীত শব্দ কি হবে? বিপরীত অর্থাৎ অপ্রশস্ত বোঝাতে জাপানি শব্দটি হল সেমাই। এবার চলুন হিরোই, প্রশস্ত এবং সেমাই অপ্রশস্ত শব্দগুলো অনুশীলন করা যাক। হিরোই, সেমাই। এরপর সাকুরা বড় একটি ভবনের দিকে ইঙ্গিত করল। আসোকো ওয়া তোশোকান, ওইখানে হচ্ছে গ্রন্থাগার। আসোকো হচ্ছে একটি নির্দেশক সর্বনাম যার দ্বারা বক্তা এবং শ্রোতা উভয়ের কাছ থেকে দূরে অবস্থিত কোন স্থান নির্দেশ করা হয়। ওয়াক কথাটি দিয়ে যথারীতি বাক্যের প্রসঙ্গ নির্দেশ করা হচ্ছে। তোশোকান মানে হল গ্রন্থাগার বা লাইব্রেরি। আসলে এই বাক্যের পূর্ণরূপ হবে আসোকো ওয়া তোশোকান দেস, কিন্তু দেশ কথাটি এখানে উজ্জ রাখা হয়েছে। আমরা কি দেশ কথাটি উজ্জ রাখতে পারি? দেশ কথাটি জুড়ে দিলে আপনার বাক্যগুলো আরও মার্জিত শোনাবে, আর যদি আপনি এটি উজ্জ্ব রাখেন তাহলে আরও বেশি নৈমিত্তিক শোনাবে। মূলত দেশ কথাটি শ্রেণীকক্ষে এবং কর্মস্থলে সহ স্বল্প পরিচিত লোকজনের সঙ্গে কথা বলার সময় ব্যবহার করা হয়। তাহলে দেশ কথাটি হল বাক্যের শেষে ব্যবহার করার মতো একটি মার্জিত শব্দ, তাই তো? হ্যাঁ, তাই। এরপর আন্না জিজ্ঞেস করছে, তুইরে ওয়া দোকো দেসু কা, টয়লেট কোথায় আছে। এটাই হচ্ছে আজকের মূল বাক্য। তৈরে মানে হল টয়লেট। এই শব্দটি ইংরেজি থেকে এসেছে। জাপানি ভাষায় যে শব্দগুলো ইংরেজি এবং অন্যান্য ভাষা থেকে এসেছে সেগুলোকে জাপানি কায়দায় কিছুটা সংক্ষেপে উচ্চারণ করা হয়। উদাহরণ হিসেবে ইংরেজি টেলিভিশন শব্দটি জাপানি ভাষায় হয়েছে টেরেবি এবং রেডিও শব্দটি হয়েছে রাজিও। চলুন কথোপকথনের বাকি অংশে ফিরে যাই। ওয়া হল যথারীতি টপিক মার্কার বা প্রসঙ্গ নির্দেশক। দোকো মানে কোথায়, দেসকা হচ্ছে দেশ এর প্রশ্নবাচক রূপ। দেশ এর পরে কা পার্টিকেল যুক্ত করলে এটি প্রশ্নবোধক হয়ে যায়। আর প্রশ্ন করার সময় আমরা তো স্বরভঙ্গি ঊর্ধ্বমুখী করব, তাই না? ঠিক বলেছেন। জাপানি ভাষায় প্রশ্ন করার সময় বাক্যের শেষে সাধারণত কা যুক্ত করা হয় এবং ঊর্ধ্বমুখী স্বরভঙ্গিতে বাক্যটি উচ্চারণ করা হয়। তুইরে ওয়া দোকো দেসু কা, উত্তরে সাকুরা বলছে সুগু সোকো দেসু, ওই তো ওখানে। সুঙ্গ মানে হল ঠিক বা সোজা, একেবারে ইত্যাদি। এক্ষেত্রে এই শব্দটি খুব নিকটবর্তী স্থান নির্দেশকারী একটি পদান্বয়ী অব্যয় হিসেবে ব্যবহৃত হয়েছে। এর পরের শব্দ সোকো, ওখানে। এটি হল নির্দেশক সর্বনাম যার দ্বারা বক্তা এবং শ্রোতা উভয়ের কাছ থেকে সামান্য দূরে অবস্থিত কোন স্থান নির্দেশ করা হয়। দেশ শব্দটি বাক্যের মার্জিত রূপের শেষে বসে। এবার পাঠ তিনের কথোপকথন আরেকবার শুনে নেওয়া যাক। আজকের মূল বাক্য হচ্ছে তুইরে ওয়া দোকো দেসু কা, টয়লেট কোথায় আছে। ここは教室です。 わあ、広い。 あそこは図書館。 トイレはどこですか？ すぐそこです。 এবার টিচার আমাদের বুঝিয়ে দিন পর্ব। জাপানি ভাষা শেখার এই আসরের পরিচালক অধ্যাপক আকানে তোকুনাগা আজকের শিক্ষণীয় বিষয় নিয়ে আলোচনা করবেন। আজ আমরা বিভিন্ন রকম নির্দেশক সর্বনামের ব্যবহার দেখেছি। এগুলো সম্পর্কে আমি আরো বিস্তারিত জানতে আগ্রহী। তাহলে চলুন টিচারকে জিজ্ঞেস করা যাক। টিচার বলছেন, নির্দেশক সর্বনাম হল সে ধরনের শব্দ যা দিয়ে কোনো বস্তু, ব্যক্তি বা স্থানের প্রতি ইঙ্গিত করা হয়। জাপানি ভাষায় এ ধরনের শব্দকে একসঙ্গে বলা হয় কোসো আদো শব্দ। চার রকম নির্দেশক সর্বনামের প্রথম অংশগুলো নিয়ে এভাবে বলা হয়। কোরে, এটা, কোকো, এই স্থান, এখানে, এবং কোনো, এই। এই শব্দগুলো কো গ্রুপের অন্তর্ভুক্ত, কারণ প্রতিটি শব্দের শুরু হয়েছে কো দিয়ে। এই শব্দগুলো দিয়ে বক্তার কাছাকাছি থাকা কোনো বস্তু, ব্যক্তি বা স্থানকে নির্দেশ করা হয়। সোরে, ওটা, সোকো, ওখানে, এবং সোনো, ওই। শব্দগুলো সো গ্রুপের অন্তর্ভুক্ত। এই শব্দগুলো দিয়ে শ্রোতার কাছাকাছি থাকা কোনো বস্তু, ব্যক্তি বা স্থানকে নির্দেশ করা হয়। তবে বক্তা এবং শ্রোতা যদি পরস্পরের কাছাকাছি অবস্থান করেন, তাহলে এই শব্দগুলো তাদের উভয়ের চেয়ে কিছুটা দূরে থাকা বস্তু, ব্যক্তি বা স্থানকে নির্দেশ করে। আরে, সেটা, আসোকো, সেখানে, এবং আনো, সেই। শব্দগুলো আ গ্রুপের অন্তর্ভুক্ত। এই শব্দগুলো দিয়ে বক্তা এবং শ্রোতা উভয়ের চেয়ে দূরে থাকা বস্তু, ব্যক্তি বা স্থানকে নির্দেশ করা হয়। এবং সবশেষে দূরে, কোনটা, দোকো, কোথায়, এবং দোনো, কোন, হল দো গ্রুপের শব্দ। অভিমুখ বোঝাতে জাপানি ভাষায় বলা হয় কোচিরা, এদিকে, সোচিরা, ওদিকে, আচিরা, সেদিকে, এবং দোচিরা, কোন দিকে। কো, সো, আ, দো শব্দসমূহ খুব গুরুত্বপূর্ণ এবং জাপানি ভাষায় এগুলো হরহামেশাই ব্যবহার করা হয়। শুনলেন টিচার আমাদের বুঝিয়ে দিন পর্ব। এবার ধন্যাত্মক শব্দ নিয়ে পর্ব। এই পর্বে জাপানি ভাষার ধন্যাত্মক শব্দ, অর্থাৎ এমন শব্দ যা নির্দিষ্ট কোনো ডাক, কণ্ঠস্বর অথবা আচরণ প্রকাশ করে, সেগুলো তুলে ধরা হয়। আজ আমরা শিখব নির্দিষ্ট কিছু প্রাণীর হাঁটার ভঙ্গি প্রকাশক ধন্যাত্মক শব্দ। এটা তো মনে হচ্ছে ঘোড়ার হাঁটার শব্দ। জাপানি ভাষায় এটাকে কিভাবে প্রকাশ করা হয়? পাকা পাকা। জাপানি ভাষায় বলা হয়ে থাকে ঘোড়া দৌড়ায় পাকা পাকা, আর তার চেয়েও বড় প্রাণী হাতি দৌড়ায় নস্যি নস্যি। তাহলে কামরুল ভাই, খরগোশ যখন লাফিয়ে লাফিয়ে ছুটে বেড়ায় তখন এই বিষয়টি কিভাবে বর্ণনা করা হয়? খরগোশ লাফিয়ে বেড়ায় প্যম প্যম। এই ছিল আজকের ধন্যাত্মক শব্দ। আজ শেখা হল পাকা পাকা, নস্যি নস্যি, প্যম প্যম। জাপানি ভাষা শেখার আজকের আসর শেষ করার আগে সময় হল আন্নার স্বগতোক্তি শোনার। আজকের ঘটনাগুলোর দিকে ফিরে তাকিয়ে আন্না মনে মনে বলছে, যখন আমি জিজ্ঞেস করলাম তৈরি ওয়া দোকো দেসকা, টয়লেট কোথায় আছে, তখন লোকজন আমাকে তা বলে দিল। তার মানে লোকে আমার জাপানি বুঝতে পেরেছে। এখন থেকে যে কোনো জায়গা আমি সহজেই খুঁজে পাব। বন্ধুরা, কেমন লাগলো আজকের পাঠ? আশা করি ভালো লেগেছে। আজকের মূল বাক্য ছিল তোইরে ওয়া দোকো দেসকা, টয়লেট কোথায় আছে। আগামী পর্বে আমরা দেখব আন্না ডরমিটরিতে গিয়ে সাকুরা তার সঙ্গে সাক্ষাৎ করবে। আশা করছি আপনারাও সঙ্গে থাকবেন। তাহলে আবার দেখা হবে। মাতা ওয়াইশিমাশো।